السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا أجك درس سلام رادو پرسنگ تتیو پربو علشنا کربو سلام کی بھابے دیتا ہے کی بھابے نیتا ہے کی جواب دیتا ہے اتتادی بے پڑے أمرا علشنا کور چھلا اکھون দেখব অমুসলিমরা যদি সালাম দেয় কিংবা অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় কিনা। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় না, তার কারণ সালাম হচ্ছে ইসলাম ওয়ালাদের জন্য, যাদের কাছে ইসলাম আছে তারাই সালাম পাবে। এ ব্যাপারে অমুসলিমদের রাগ করার মাইন্ড করার কোনো কিছুই নেই, তার কারণ এটা হচ্ছে ইসলাম ওয়ালাদের সাথে মানে বিশিষ্ট বা সম্পৃক্ত তাদের জন্য এটা নয়। কিন্তু মুসলিমরা যদি আমাদেরকে প্রথমে সালাম দেয় তাহলে তার উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজিব হবে। যদি স্পষ্ট করে আসসালাম আলাইকুম বলে তাহলে আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আমভাবেই মহান আল্লাহ বলেছেন ওয়াইজা হাইয়্যাতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, আমভাবি বলেছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা সালাম দাও, সালামের জবাব দাও। যাই হোক, বোঝা গেল কি সালাম যদি তারা দেয় তাহলে পরে সালামের জবাব দেওয়া যাবে। ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত আর তারা বলতো আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আমাদেরও অনেকে আসসালাম পরিষ্কার করে বলে না, বলতে পারে না, কি বলে? আসসালাম। তো তাদের উদ্দেশ্য হতো আসসালাম ও আলাইকুম বলার জায়গায় আসসাম বলতো। সালাম মানে কি? শান্তি। কিন্তু সাম মানে কি? মৃত্যু, মরণ। আসসালাম আলাইকুম বললে পরে অর্থ হয় যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার মাঝে শান্তি আসুক। আর আসসাম ও আলাইকুম মানে হচ্ছে যে তোমার মাঝে মৃত্যু আসুক। তো ইহুদিরা হিংসাবশত আল্লাহ নবীকে এইভাবে সালাম দিত যে তোমার উপরে মৃত্যু আসুক, এভাবে বদদোয়া দিত সালাম দেওয়ার মাধ্যমে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিরা বলে আসসালামু আলাইকুম, সুতরাং ওরা যখন তোমাদেরকে সালাম দেবে তখন তোমরা তার উত্তরে বলো ওয়া আলাইকুম। তাহলে এখান থেকে বোঝা গেল যদি সালাম স্পষ্ট করে না দেয় তাহলে কি বলতে হবে? শুধু ওয়া আলাইকুম। কিন্তু যদি স্পষ্ট করে আসসালামু আলাইকুম বলে তো আপনি ওয়া আলাইকুম সালাম বলবেন। কোন অমুসলিম যখন মুসলিমকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম তখন আমরা তার উত্তরে বলব ওয়া আলাইকুম। উপরন্তু তার উক্তি ওয়া আলাইকুমের কথার দলিল যে যদি ওরা তোমাদের উপর সালাম বলে তাহলে তাদের উপরও সালাম, সুতরাং ওরা যেমন বলবে আমরা ওদেরকে তেমনি বলব। এই জন্যই কত ওলামা বলেছেন যে ইহুদি খ্রিস্টান বা অন্য কোন মুসলিম যখন স্পষ্ট অন্য কোন অমুসলিম যখন স্পষ্ট শব্দে আসসালামু আলাইকুম বলবে তখন আমাদের জন্য ওয়া আলাইকুম সালাম বলে উত্তর দেওয়া বৈধ হবে স্পষ্টভাবে। আর অস্পষ্ট যে কি বলছে, বদদোয়া দিচ্ছে নাকি, তখন কি বলতে হবে? শুধু ওয়া আলাইকুম। কোন মজলিসে মুসলিম ও মুসলিম একসাথে বসে থাকলে সেখানে সালাম দিতে হবে, দেওয়া যাবে না? যাবে না, কারণ অমুসলিমদেরকে আগাম সালাম দেওয়া যাবে না। এখন এক মজলিসে মুসলিম অমুসলিম সবাই আছে, সেখানে সালাম দেওয়া যাবে আগাম? দেওয়া যাবে, দেওয়া সুন্নত, বরং আল্লাহ নবী সাল্লাম দিয়েছেন। অবশ্যই এখানে নিয়ত রাখতে হবে মুসলিমদের, আসসালামু আলাইকুম মানে যারা মুসলমান আছে তাদের জন্য, আহলে ইসলামদের জন্য। মুসলিম অমুসলিম মিশ্র মজলিসকে লক্ষ্য করে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা এরকম বলার রীতি কি আছে হুজুর? এরকম বলার, সালাম বলে সালাম দেওয়ার রীতি নেই। তবে চিঠি লেখার সময় যদি আপনি সরাসরি কোন অমুসলিমকে চিঠি লিখেন তাহলে আপনি এইটা দিয়ে শুরু করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমকে চিঠি লিখেছেন তখন আসসালামু আলাইকুম বলেন নাই, কি বলেছেন? আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, যে হেদায়েতের অনুসরণ করবে তার উপরে সালাম হোক। কি বুঝলেন? যে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা এই কথাটা বলে সালাম দেওয়া যাবে না। কি যদি মানে যেখানে মুসলিম অমুসলিম সবাই আছে সেখানে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা বলা বলে সালাম দেওয়া বিধেয় নয়। বরং যখন আপনি সরাসরি কোন অমুসলিমকে চিঠি লিখবেন তখন শুরুতে কি লিখবেন? আসসালামু আলা মানি তাবা আল হুদা। কেউ কেউ বলেছেন অবশ্য যে অমুসলিমদেরকে সালাম দিতে আসসালামু আলা মানি তাবা আল হুদা বলা যায়, কিছু বর্ণনা আছে কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে যে অমুসলিমকে সালাম দেওয়ার সময়ে, মানে চিঠি লেখার সময় তো বটেই, আর এমনি মুখেও বলা যাবে আসসালামু আলা মানি তাবা আল হুদা। হ্যাঁ, আর একটা শব্দ বলা যায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, তার মানে আপনি অমুসলিমকে সালাম দিচ্ছেন, সরাসরি সালাম দিচ্ছেন না, কি বলে দিচ্ছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, মানে আমাদের উপরে সালাম হোক এবং আল্লাহর নেক বান্দাদের উপরে সালাম হোক। তাহলে তাদের উপরে সালামটা তখন হবে যখন তারা আল্লাহর নেক বান্দা হবে, ওই আলা মানি তাবা আল হুদার মতোই আর কি, যখন হেদায়তের অনুসরণ করবে তখন তাদের উপরে সালাম হবে। কেবলমাত্র হাত বা মাথার ইশারা ইঙ্গিতে সালাম বা তার উত্তর দেওয়া বৈধ নয়, যেহেতু তা আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের সালাম, অনেকে সালাম দেন এইভাবে। এইভাবে যখন কেবল ইশারা করে এইভাবে, এইভাবে তার মানে কি মুখে শব্দ করে না, আর এইভাবে বা এইভাবে বা এইভাবে, এসব কাদের সালাম? ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের সালাম। এইভাবে দেখবেন অনেকে করছে না, এগুলো অমুসলিমদের সালাম, সুতরাং এভাবে সালাম দেওয়া জায়েজ না। কিন্তু যদি কেউ দূরে থাকে, যার কাছে আওয়াজ পৌঁছবে না, অথবা গ্লাসের আড়ালে থাকেন, কাঁচের আড়ালে থাকেন, যেমন গাড়িতে কিংবা বাড়িতে কাঁচ থাকে, দূর থেকে দেখছেন একজনকে, তখন আওয়াজ যাবে না। সেই ক্ষেত্রে যদি আপনাকে সালাম দিতে হয় কিংবা কোনো কালা লোক, কালা মানে কানে শুনতে পায় না যে, তাকে সালাম দিতে হয়, তাহলে মুখে আপনি যখন তখন বলবেন আসসালামু আলাইকুম, সে হয়তো ভাববে আমাকে গালি দিল না সালাম দিল, আল্লাহ জানে। তাকে তখন ইশারা করে দিতে হবে, তাই না? ইশারা করে সালাম দিতে হবে, কিন্তু মুখে সালাম উচ্চারণ করতে হবে। মুখে উচ্চারণ না করে কেবল ইশারা করবেন, এটা জায়েজ হবে না। হ্যাঁ, তবে যদি বোবা হয় কেউ, সে কি করবে? সে তার মুখে উচ্চারণ করতে পারছে না, তখন তার ইশারাই যথেষ্ট হবে, আর সে সালামের জবাব দেওয়ার সময়ও হাত ইশারা করে জবাব দেবে। দূর থেকে আপনি বললেন সালাম আলাইকুম, আর সেও তখন বলবে ওয়ালাইকুম সালাম, এইভাবে ইশারা করে সালামের জবাব তখন হবে। অবশ্য সালাম বা তার উত্তর দেওয়ার সময় হাতকে কপালে স্পর্শ করা বা স্যালুট করা বৈধ নয়, কারণ তা বিজাতীয় প্রথা। এই যে এইভাবে সালামের একটা প্রথা আছে না, স্যালুট, এটাও এটা বিজাতীয় প্রথা। আর একটা সালাম আছে আমাদের দেশে প্রচলিত আছে, সালাম করে এসো, ইদি সালাম, শ্বশুর শাশুড়িকে সালাম, গুরুজনকে সালাম, সেটা আসলে সালাম নয় ইসলামের, বরং সেটা হচ্ছে অমুসলিমদের প্রণাম। ওদের প্রণামকে আমরা সালাম বলে চালিয়ে দিয়েছি আর আমরা রেখেছি সালাম, কিন্তু সালাম ইসলামের এরকম সালাম না, ইসলাম হচ্ছে আসসালামু আলাইকুম। গুরুজনদেরকে বা আপনার শ্বশুর শাশুড়িকে সালাম করতে হলে আপনি সালাম করবেন আর মোসাফা করবেন, ছি ছি ছি শাশুড়ির হাত ধরবো, তো কি হয়? মা, মায়ের হাত ধরা যায় না, খালার হাত ধরা যায় না, সমস্যা কি? তারা হাত ধরতে লজ্জা করবে, ছি ছি করবে, বরং শাশুড়িও লজ্জা করতে পারে, কিন্তু পা ছুলে পড়ে তখন লজ্জা হবে না, তখন বলছে পা ছুঁয়ে প্রণাম করা হবে। যদি কেউ বলছে যে আল্লাহ ছাড়া কারোর সামনে ঝোঁকা যায় না, তখন ওরা বলছে কি যে আমরা ভগবান জ্ঞান করি মানুষকে, কি করি আল্লাহ আকবর, মানুষকে ভগবান জ্ঞান করে, মানুষ আর ভগবান কি এক? তো ওদের ওদের ধর্মে আছে ওদের মানুষ ভগবান হয়, ওদের মানুষ মানব থাকতে থাকতে ভগবানে পৌঁছে যায়, ইসলামে তা না। ভগবান হচ্ছে, ভগবান বলতে যদি আল্লাহ বোঝায়, যেহেতু ওরা আল্লাহকেই ভগবান বলে ওরা মনে করে, এবং সেই ভগবান মনে করে মানুষকে প্রণাম করে, কিন্তু আমরা বলি না মনে করে কাউকে ভগবান বলা যাবে না। আল্লাহ যিনি, তিনি আরশে আছেন, তাকে কল্পনা করা যায় না, সমুদ্র সমুদ্রের জায়গায় আছে, চায়ের পেয়ালাকে সমুদ্র জ্ঞান করা বোকামি। সুতরাং এই পায়ে পা ছুঁয়ে যে প্রণাম করা হয়, পা ছুঁয়ে কপালে ঠেকিয়ে কিংবা যাই হোক কেমন করে, এই যে প্রণাম, এই প্রণাম কিন্তু ইসলামী না, এটা হচ্ছে বিজাতির প্রথা, এতে শিরিক হতে পারে। যদি এই জ্ঞান করে আপনি করেন তাহলে কি হবে? শিরিক হবে। এখন যদি বলেন তাহলে শ্বশুর শাশুড়ি বা দাদি শাশুড়ি, নানা শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি বা যে কোনো প্রকারের গুরুজন আর কি, মানে বয়স্ক লোকদের, আপনার নিজের বাপ মা, নিজের দাদা দাদি কিংবা আরো বয়স্ক লোকদেরকে যখন আপনি সালাম করবেন তখন কিভাবে করবেন? যদি আপনি চান বড়জোর আসসালাম আলাইকুম বলে মোসাফা করবেন, মোসাফা এভাবে এক হাতে মোসাফা করবেন, মোসাফা করার পর যদি আপনি পারেন তার মাথা চুম্বন করেন, অবশ্য শাশুড়ি জামাইয়ের মাথা চুম্বন করা, অনেকে বলবে যে কি করে হয়, কেন মায়ের মাথা চুম্বন করবে? শাশুড়ি তো মা, প্রথমে জ্ঞান করতে হবে শাশুড়ি হচ্ছে মা, ভগবান জ্ঞান করার দরকার নেই, মা জ্ঞান করাতে যাবে। আর অবশ্য এ কথা জেনে রাখবেন যে কাউকে কিছু জ্ঞান করলেই সে তা হয়ে যায় না। এখন আপনার শাশুড়ি ছাড়া অন্য একটা মেয়ে মনে করুন, তাকে আপনি মা জ্ঞান করলেন, তার হাত ধরা হবে না তার মাথা চুম্বন করা হবে? না, এটা আসলেই মা, মায়ের পর্যায়ে চলে গেছে, কারণ তার মেয়ে হচ্ছে আপনার স্ত্রী, আপনার সঙ্গিনী, এই জন্য তাকে আপনার মা জ্ঞান করা যাবে, অন্যকে মা জ্ঞান করে স্পর্শ করা যাবে না। তেমনি অন্যকে বউ জ্ঞান করে তাকে বউ মতো ব্যবহার করা যাবে না, বলে না ও আমার মা হয়, আমার ধর্মের বোন হয়, না এটা মনে করলেই হয় না, বরং আসলে হইতে হবে। তো শাশুড়ি আসলে এক প্রকার মা, আর এক প্রকার মা কি? দুধ মা। আর এক প্রকার মা কি? হ্যাঁ, জন্মদাত্রী মা। আর এক প্রকার মা কি? হ্যাঁ, আরেক প্রকার মা যেটা আসলেই মা, শরীয়ত সম্মত মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, স্ত্রীগণ, মা আয়েশা, মা হাফসা, মা খাদিজা, এগুলো হচ্ছে শরীয়ত সম্মত মা। এই চার প্রকার মা আমাদের মাঝে আছে। ব্যাস, তাহলে সালামের কথাটা বললাম কি, যে মাথা চুম্বন করেন, আর না হয় হাতে যখন মোসাফা করবেন হাতটা নিয়ে এভাবে চুম্বন করেন, এতে অনেক তাজিম আছে, এতে অনেক সম্মান আছে। মাথা ঝুঁকিয়ে পায়ের সামনে পায়ের ছোঁয়া নিয়ে মাথায় স্পর্শ করা কিংবা কপালে বুকে স্পর্শ করা এ প্রথা ইসলামী নয়। নামাজরত মুসল্লিকে সালাম দেওয়া যায় কি না? মনে করো মসজিদে এলেন, সেই সময় লোকে নামাজ পড়ছে, সালাম দেওয়া যাবে না? যাবে না, সালাম দেওয়া যাবে। এবার মুসল্লি জবাব দেবে না দেবে না? দেবে। কিভাবে দেবে? হাতের ইশারায়। এখনই বলা হলো হাতের ইশারায় সালাম দেবে না, মুখে উচ্চারণ না করে হাতের ইশারায় সালাম দেবে না। এখনই বাদশা বলবে যদি, এই যদি এখানে যদি চলে এলো, এখানে একটা লোক নামাজ পড়ছে, সে ব্যস্ত আছে, সে ওয়ালাইকুম সালাম বলতে পারবে না, সেই ক্ষেত্রে সে ইশারাতে উত্তর দেবে এবং তা সেটা জায়েজ হবে, যেহেতু হাদিসে এই কথা বলা হয়েছে। মুসল্লি মুখে কিছু না বলে কেবল হাত বা আঙ্গুলের ইশারায় কি করবে? সালামের এইভাবে বা এইভাবে, না মনে করে নামাজ পড়ছেন এইভাবে সালাম দিল, আপনি তখন এইভাবে উত্তরটা দেবেন, মুখে কিছু বলবেন না, আর হাতের ইশারায় সালাম দেওয়া, কেবল হাতের ইশারায় সালাম দেওয়া। এটা ইহুদি খ্রিস্টানদের, তার হাদিসে বলা হয়েছে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমাদের ছাড়া অন্যের সাদৃশ্য অবলম্বন করে সে আমাদের দলভুক্ত নয়। লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না, আনুরূপ্য অবলম্বন করো না। ফাইন্না তাসলিম আল ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবিয়া, কারণ ইহুদিদের সালাম হল আঙ্গুল দ্বারা ইশারা করা, আর তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল আকুফ, আর খ্রিস্টানদের সালাম হল এইভাবে হাতের হাত দিয়ে ইশারা করা। কোরআন পাঠরত ব্যক্তিকে সালাম দেওয়া বৈধ এবং পাঠকারীর জন্য পাঠ বন্ধ করে সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি বললেন কোরআন পড়ছে, আপনাকে জিজ্ঞেস করবেন সালাম দিলেন না যে, আপনি তো ব্যস্ত ছিলেন। আমি ব্যস্ত ছিলাম না আসলাম, সেটা দেখার কথা না, তোমাকে সালাম দেওয়া দরকার আছে, তুমি তো সালাম দেবে। পানাহাররত এখন যদি কেউ ভাত খাচ্ছে, আপনি গেলেন আর ভাত খাচ্ছে, তো খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না? যাবে না। অনেকে মনে করে যে ভাত খেলে পরে সালাম দিতে হয় না, এ হচ্ছে ভুল ধারণা। সুতরাং তাকেও সালাম দিতে দেওয়া যাবে এবং যে ভাত খাচ্ছে সেও সালামের জবাব দেবে এবং এটা মাকরুহ নয়, বরং সালামের জবাব দেওয়া ওয়াজিব। যেমন পানাহার করা অবস্থাতেও সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বেস, প্রসাব পায়খানা করছে এমন লোককে সালাম দেওয়া যাবে না? যাবে না, এমন লোককে সালাম দেওয়া মাকরুহ। মানে প্রসাব পায়খানা করছে সে তো সালামের জবাব দিতে পারবে না, তো তাকে সালাম দেওয়া যাবে না। এখন যদি কেউ অজানা অবস্থায় একটা লোক বসে আছে, আপনি জানেন না যে পেশাব করছে না কি করছে, তাই না? এমনি ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় পেশাব করা যায় না, যায় না? যায়। তো যদি কেউ পেশাব করছে আপনি সালাম দিলেন, সেই অবস্থা সালামে উত্তর দেওয়া যাবে না, বরং পেশাব করার পরে আপনি উজু করে কিংবা তায়াম্মুম করে সালামের উত্তর দেবেন। অবশ্য এটা মুস্তাহাব, জরুরি না যে সালামে উত্তর দেওয়ার জন্য কি উজু জরুরি, না না। মুহাজির বিন কুনফুজ বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এলেন, ওয়াহুয়া ইয়াবুল, তিনি পেশাব করছিলেন, ফাসাল্লামা আলাইহি, তিনি তাকে সালাম দিলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহি, তিনি তার সালামের জবাব দিলেন না, হাত্তা তাওয়াদ্দা, যতক্ষণ পর্যন্ত তিনি উজু করলেন, সুম্মা ইতাদারা ইলাইহি, তারপরে তিনি মানে ওজর দেখিয়ে বললেন যে ইন্নি কারেহতু আন আযকুরা আল্লাহ আযা ওয়া জাল্লা ইল্লা আলা তাহরিন আও কালা আলা তাহারা, তার মানে আমি এই কথা অপছন্দ করলাম যে অপবিত্র অবস্থায় আমি আল্লাহ জিকির করি, মানে সালাম আল্লাহর কাছে দোয়া করা, তাই না? এই জন্য আমি অপবিত্র অবস্থায় করতে চাইলাম না, পরে তিনি সালামের জবাব দিয়েছেন। স্বগৃহে প্রবেশকালেও সালাম দেওয়া মুস্তাহাব। আপনি নিজের বাড়িতে প্রবেশ করবেন, সালাম দিতে হবে না? হবে না। বাড়িতে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ভাই আছে, সালাম দেবেন না? দেবেন না, অবশ্যই মানুষ সাথে সালাম দিতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, তোমরা যখন গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের নিজেদের স্বজনদের প্রতি সালাম করো, সালাম দাও, সেটা হবে অভিবাদন স্বরূপ আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনাসকে বলেছিলেন, ইয়া বুনাই ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, বেটা তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি তোমার পরিবারকে সালাম দাও, এটা কি হবে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য কি হবে, বরকত হবে। ঘরে কেউ থাকলে তো দিতেই হবে, কিন্তু ঘরে যদি কেউ না থাকে তখন কি সালাম দিতে হবে? ঘরে কেউ নেই আপনি জানেন, সিও আপনি চাবি খুলে ঢুকলেন, ঘরে কেউ নেই, তাহলে কি সালাম দিতে হবে? সেখানে কি বলতে হবে? সেক্ষেত্রে বলতে হবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। অনেকে বলে জিন আছে, জিন থাকতে পারে, তাদেরকে সালাম দেওয়া দরকার নেই, জিনকে সালাম দেওয়ার জন্য আমরা আদিষ্ট নই। জিন আছে না আছে আমি আন্দাজে বললাম, কিন্তু না, এখানে যেভাবে সালাম দিতে বলা হয়েছে কি বলবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। বাড়িতে স্ত্রী পরিজনকে সালাম দিয়ে প্রবেশ করায় আপোষে প্রেম প্রীতি স্নেহ বৃদ্ধি পায়, তাছাড়া এর ফলে আল্লাহর জামানত লাভ হয়। আল্লাহর জামানত লাভ হয়, জামানত মানে আল্লাহর হেফাজত, আল্লাহ আপনাকে মানে নিজের নিশ্চয়তা হেফাজতে রাখবেন। হাদিসে আছে, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি আযজা ওয়াজাল, তার মানে তিন ব্যক্তি আল্লাহর জামানতে। নম্বর এক, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহু দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গানিমা। প্রথম হচ্ছে সেই ব্যক্তি যে জেহাদে বের হয়ে শহীদ হয়ে যায় অথবা সওয়াব ও গনিমতের মাল সহ বাড়ি ফিরে আসে। নম্বর দুই, রাজুলুন রাহা ইলাল মাসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ ওয়া ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গানিমা। আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যে মসজিদে বের হয়ে তার মারা যায় অথবা সওয়াব সহ ঘরে ফিরে আসে, আর মারা যায় তখন কি হয়, সে জান্নাত পায়। আর তিন ব্যক্তি, তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি, রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম, রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহি আযজা ওয়াজাল, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়ি প্রবেশ করে, সালাম দিয়ে বাড়ি প্রবেশ করলে আপনি আল্লাহর জামানতে আল্লাহর হেফাজতে চলে যাবেন। কেউ পরোক্ষভাবে অন্যের মাধ্যমে সালাম পাঠালে যে সালাম পৌঁছাবে তাকে সহ সালামদাতাকে উত্তর দিতে হবে। মনে করুন শাহ আলম বাংলাদেশ থেকে এলো, শাহ আলম বললে হুজুর শহীদ মিজি আপনাকে সালাম দিয়েছে, তো আমাকে কি বলে উত্তর দিতে হবে? শাহ আলম কিন্তু সালাম দেয়নি, শাহ আলম সালামটা পৌঁছালো। অতএব শাহ আলমকে উত্তর সালামের উত্তর দেওয়া ওয়াজিব না। কাকে উত্তর দেওয়া ওয়াজিব? শহীদকে, যে পাঠিয়েছে সালাম। তা আমি বলবো কি? ওয়া আলাইহিস সালাম, ব্যাস আমার উত্তর হয়ে গেল। ওয়া আলাইহিস, তখন আলাইকুম বলে হবে না, আলাইহি। কেন? হি মানে সে তো সে দূরে আছে, সে পাঠিয়েছে, তখন বলতে হবে ওয়া আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশাকে বললেন যে এই দেখো জিবরিল তোমাকে সালাম, আল্লাহু আকবার, মা আয়েশাকে জিবরিল সালাম দিচ্ছেন, যে আয়েশার জন্য কিছু খবিস নানা মন্তব্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তোমাকে জিবরিল সালাম দিচ্ছেন, তখন মা আয়েশা বললেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে বোঝা গেল যে দূর থেকে সালাম দিয়ে তাকে আলাইহিস সালাম, কিন্তু যে সালাম পৌঁছাচ্ছে তাকেও সালাম দেওয়া উত্তম বা সুন্নত। কি বলবেন তাহলে? ওয়া আলাইকা একে শুরু করতে আগে বলতে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে তোমার উপরে এবং তার উপরে সালাম। তাহলে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আয়েশার এই হাদিসটি কোন কোন বর্ণনাতে আছে এবং অন্যান্য হাদিসেও আছে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এই কথাটা মনে রাখবেন, কেউ সালাম দিলে কি বলতে হয়? ওয়ালাইকুম সালাম, অনেকে বলে দেয় ওয়ালাইকুম সালাম, তাহলে আপনি সালামের উত্তর দিতে পারলেন না। যে সালাম পাঠালো তার উত্তর হল না, বরং যে সালাম পৌঁছালো তার উত্তর হয়ে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহুর মতে প্রেরিত সালাম হল নিতান্ত হালকা বহনযোগ্য একটি সুন্দর উপহার। আপনি যদি আপনার বাড়ি থেকে হুজুরের জন্য উপহার পাঠান, কিংবা আপনি যদি কোন আপনজনের জন্য উপহার পাঠাতে চান, তো আপনি এখান থেকে দেখবেন অনেকে মাল পাঠায়, এখান থেকে আমার বাড়িতে সাবান দাও, আমার বাড়িতে এই দাও ওই দাও, বহু কিছু। অনেকে অবশ্য বই পাঠায়, যারা ভালো মাইন্ডের তারা বই পাঠায়, আর যারা বুঝতেই পাচ্ছেন যে আমার দেশের লোক যাচ্ছে, আমি ওর মাল নিয়ে গেছি, আমি ওকে কি দেবো কি দেবো খুঁজে পাই না, তখন সাবান, চকলেট, খেজুর, তারপরে আপনার মাকরোনা, তারপরে আর কি কি, মানে গাধার পিঠ খালি যাবে না, দিতেই হবে কিছু, কাপড় চোপড় কিনে যা নিয়ে যাবে, আমার গাড়ি দিস। বুঝতে পারছেন? একটা লোক চললো তো আমার বাড়িতে কিছু দিতেই হবে, আজই খেজুর পর্যন্ত পাঠাচ্ছে। যাই হোক, তো এইভাবে লোকে পাঠিয়ে থাকে, কিন্তু ভালো লোক জ্ঞানী লোক সেভাবে কি একটা বই পাঠালে আমার কাজে দেবে, আমার বাড়ির লোক পড়বে, এরকম লোক আছে। কিন্তু এমন কিছু আছে যে জিনিস বহন করতে কোনো কষ্ট নেই, আপনার ব্যাগেও জায়গা নেবে না আর আপনার পকেটেও জায়গা নেবে না। কেউ মোবাইল পাঠাচ্ছে, কেউ কিছু পাঠাচ্ছে, সালাম পাঠায়, বলছেন যে বহনযোগ্য নয়, খুবই হালকা, আর সেটা বহন করাই মানে খালি ব্রেনের স্মরণ রাখলেই হবে, অমুক তোমার জন্য সালাম পাঠিয়েছে। অনেকে জিজ্ঞেস করে সেখানে এলে, হাগো আমাদেরকে কিছু পাঠালো না? হ্যাঁ, এই যে আমি গেলাম, আমাদের আমাদের বাড়ির লোক রয়েছে, ওই যে আমাদের ইব্রাহিম রয়েছে, ইব্রাহিম কিছুই পাঠায়নি। এখন তার বাড়ির লোক, হাগো আমাদের ইব্রাহিম কিছুই পাঠায়নি, তখন কি বলতে হবে? যে ইব্রাহিম সালাম পাঠিয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় সুন্দর। অবশ্য ইব্রাহিম সালাম পাঠায়নি, আমি বলছি আর কি উদাহরণস্বরূপ। যাই হোক, তো এইভাবে সবচেয়ে উত্তম হালকা বহনযোগ্য সুন্দর উপহার হল কি? সালাম। মসজিদে কেউ থাকলে, কোন হালকা বা দর্শে জামাত থাকলে, আগে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপর হালকায় গিয়ে সামিল হয়ে তাদেরকে সালাম দিতে হবে। এখন যদি সামনাসামনি পড়ে তাহলে তাকে তাদেরকে সালাম দিয়ে নামাজ পড়ে বসতে হবে। তার মানে মসজিদে যেমন আমরা হারমায় দাস করি, আমরা যাই সেখানে, সেখানে লোক বসে থাকে, আমরা যাই বাইরে থেকে, প্রথমে সালাম দিই, তারপরে উচিত হল যে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপর বসা। কিন্তু তাড়াহুড়োর কারণে বা উজু না থাকার কারণে যদি কেউ নামাজটা না পড়ে, এটা ওয়াজিব না, এটা করা হচ্ছে সুন্নত। জুমার খুতবা চলাকালে সালাম ও তার উত্তর দেওয়া বৈধ নয়, কারণ নামাজের সময় যেমন দেখো, নামাজ পড়া মুসল্লিকে সালাম দেওয়া যাবে এবং সে হাতের ইশারায় উত্তর দেবে, কিন্তু জুমার খুতবা চলাকালে যেহেতু ইমাম সাহেব খোদবা দিচ্ছে না সেই সময় কথা বলা নিষেধ। তাই আপনি কথা বলবেন, সালাম দিয়েও কথা বলবেন সেটাও হবে না, আপনি সালাম দিতে পারবেন না। আপনি গেছেন চুপচাপ সুন্নত পরে, দুরাকাত হালকা সুন্নত পরে বসে যান, এই হচ্ছে আপনার কর্তব্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কুলতা লিসাহিবি কানসিতা ওয়াল ইমাম ইয়াখতুব ফাকাত লাগাও, তুমি যদি ইমামের, ইমাম সাহেবের কথা বলা খুতবা দেওয়া অবস্থায় তুমি তোমার সঙ্গীকে বলো দেখছে কথা বলছে, চুপ থাকতে বলো, তবুও তুমি কি করলে, অসার বাক্য বললে, তোমার কথা বলা হলো আর তোমার জুমা কি হয়ে যাবে, জোহরে পরিবর্তিত হয়ে যাবে, জুমা হবে না, কি হয়ে যাবে, জুমাটা জোহর হয়ে যাবে। এই জন্য বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে সালাম দেওয়া যাবে না, খুতবা চলাকালে কথা বলা যাবে না, এমনকি সালাম বলেও কথা বলা যাবে না। কিন্তু যদি কেউ সালাম দেয়, আপনি আছেন সে সময়ে, তাহলে তার উত্তর মুখে দিতে পারবেন না, কি বলবেন, হাতের ইশারাতে, যেমন নামাজে হাতের ইশারাতে আপনি সালামের উত্তর দিতে পারেন। এমনিতে জুমার খুতবা চলাকালে বহু লোক বহু রকম করে, আপনারা নিশ্চয়ই জানেন, সে হচ্ছে অন্য বিষয়। জুমা চলাকালে মানুষ বসে আছে, কেউ দাঁতন করছে, তাই না, কেউ তো কেউ নাক খুঁটছে, কেউ আবার যে কার্পেটের ফুলের উপরে আঙ্গুল বুলিয়ে ফুল আঁকছে, কেউ বা কার্পেট ধরে এরকম করছে, কেউ আবার পানি খাচ্ছে খুতবা চলাকালে, খুতবা চলাকাল খুতবা চলাকালে পানি খাচ্ছে, কেউ বা ওই দূর দূর মাজরা থেকে এসেছে, সুযোগ হবে না, দুজন আমরা বসে পেছনে গল্প করছে, বিভিন্ন রকমের কাজ মানুষ করে থাকে। আর কেউ আবার দেখবেন যে হাঁটুর উপরে হাত ভেজে রেখে তারা কি করছে, চলছে চলছে মানে কি, তার ভিতরে বাজনা বাজছে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে ও তখন এরকম তালে তাল মিলাচ্ছে, তার মানে তার ভিতরে ওই যে টিভিতে রেডিওতে গান শুনে এসেছে কিংবা মোবাইল, সেটাই তার ভিতরে জাগছে, এভাবেই চলছে। তো এগুলো হচ্ছে মানে খুতবা বিরোধী, যদি কেউ এরকম করে সে অসার বাক্য করবে বা বলবে এবং তার জুমা বাতিল হয়ে যাবে। কিন্তু যদি কেউ সালাম দেয়, এই নির্দেশ না মেনে সালাম দেয়, তো আপনি ইশারায় উত্তর দিতে পারেন। মুসাফার জন্য হাত বাড়ালে, মুখে কথা না বলে মুসাফা করতে পারেন, সমস্যা নেই। অবশ্য সালামের জবাবটা আপনি খুতবার শেষে, খুতবার পরে, বা ইমাম সাহেব যখন মেম্বরে বসবেন মাঝখানে, তখন আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, তখন তাকে বলে দিতে হবে ভাই খুতবা চলাকালে কথা বলা বা সালাম দেওয়া জায়েজ না। কোন প্রকার কথা বলার পূর্বে সালাম দেওয়া বিধেয়। আপনি এলেন প্রথমে আমার সঙ্গে দেখা হবে, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, ঠিক এটা, হুজুর কেমন আছেন, আসসালামু আলাইকুম, আগে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, ঠিক না। অতএব যদি কেউ প্রথমে কথা বলে তাহলে তার জবাব দিও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জবাব দিও না, তার মানে কি, প্রথমে কথা বলা ঠিক না, প্রথমে কি দিতে হবে, সালাম দিতে হবে। যদি কোন লোক হারাম কাজ করছে, এই মশলাটা ভালো করে শুনুন, এই মশলা নিয়ে একবার আমাকে মানে একজন তর্ক করেছে আর কি, বিড়ি খাওয়ার ব্যাপার নিয়ে তর্ক করছে আব্দুল হামিদ কি জানে বলে, তো যাই হোক, কি মশলাটা, যদি কোন লোক হারাম কাজ করছে, আপনি পেরিয়ে যাচ্ছেন দেখছেন সেই লোকটা কোন হারাম কাজ করছে, মনে করুন একটা পর মহিলার সঙ্গে কথা বলছে, কিংবা সিগারেট বিড়ি খাচ্ছে, কিংবা দাড়ি চাঁচছে, যেমন সেলুনে হয় দাড়ি চাঁচছে, কিংবা আরো যে কোনো হারাম কাজ, মানে সেই কাজ যে কাজটা করছে সেটা হচ্ছে কাবিরা গুনার কাজ, তার মানে হারাম কাজ, তাহলে তাকে আপনি সালাম দেবেন না। এমনিতে সালাম দেওয়া কি সুন্নত, তো এই সুন্নত আপনি তার জন্য তার উপরে পালন করবেন না, তার ক্ষেত্রে পালন করবেন না যে কাবিরা গুনাহতে লিপ্ত আছে, রত আছে। সালাম দেবেন না কোন বেনামাজি অথবা বিদাতিকে, কোন বিদাতিকে সালাম দেবেন না, যে বিদাতি কাফের হয়ে যায়, যে বিদাতি তার বিদাত করে কাফের হয়ে যায়। বিদাত সাধারণত দুই প্রকারের, কিছু বিদাত আছে করলে পরে মানুষ কাফের হয় না, আর কিছু বিদাত আছে যা করলে মানুষ কাফের হয়ে যায়। সুতরাং যে বিদাত করলে মানুষ কাফের হয়ে যায় সেই বিদাতিকে সালাম দেবেন না, কারণ কাফেরকে সালাম দেওয়া জায়েজ না। আর ছোটখাটো বিদাত যেগুলো আছে, যেমন ফরজ নামাজের পর জামাতি মোনাজাত করে, মিলাদ পরে, এইগুলো এই বিদাতগুলোতে সমস্যা নেই, আপনি তাকে সালাম দিতে পারেন। পক্ষান্তরে সাধারণ পাপিতাপি মানুষকে সালাম না দিলে যদি দিনের কোন মঙ্গল আছে মনে করেন তাহলে তাকেও সালাম দেওয়া বর্জন করুন। সাধারণ পাপি নামাজ পড়ে কিন্তু অন্য পাপ করে, মিথ্যা বলা অভ্যেস আছে, গীবত করে, তো এই শ্রেণীর মানুষ যদি হয় তাহলে তাকে যদি মনে করেন যে সালাম না দিলে আপনার উপকার হবে, লোকটা বুঝবে দেখো সালাম দিলে না তার মানে আমাকে কি করতে হবে, সতর্ক হতে হবে। আমি এই গত সফরে দেশে গেছিলাম, তো সেখানে যেখানে ছিলাম সেখানেই দুটো জানাজা হলো, তো জানাজা পড়তে বলল আমাকে, আমি বললাম যে আমি বেনামাজি জানাজা পড়ি না, বেনামাজির জানাজা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ রেখে যাওয়া ব্যক্তি জানাজা পড়েননি, আত্মহত্যাকারীর জানাজা পড়েননি, কি জন্য? সাহাবাদেরকে পড়তে বলেছেন কিন্তু নিজে পড়েননি, কেন? যাতে করে লোকে শিক্ষা পায় যে এই পাপগুলো খুবই মারাত্মক, যাতে না করে শিক্ষা পায়। তেমনি বেনামাজি তো আরো মারাত্মক, বেনামাজি তো ওলামারা অনেক আলেম বলছেন যে কাফের, তার জানাজাই পড়া হবে না, কেউ পড়বে না, না ইমাম পড়বে আর না মুক্তাদিরা পড়বে, সাধারণ লোকে পড়বে। এখন যেহেতু কাফের অনেকে বলছেন যে কাফের নয়, সেহেতু জানাজা যদি কেউ পড়ে তো কমসে কম ইমাম তার ইমামতি করবে না, জানাজা পড়বে না, যাতে বেনামাজিরা শিক্ষা পায়। তো এইভাবে যদি আপনি সালাম না দিয়ে মনে করেন যে শিক্ষা আছে তাহলে সাধারণ পাপীকেও আপনি সালাম দেবেন না। অবশ্য মঙ্গল অমঙ্গল নির্ধারণ পরিস্থিতি অনুসারে বিভিন্ন রকম হতে পারে, আর বিভিন্ন লোকের বিভিন্ন রকম মশলা, বুঝতেই পারছেন, তর্ক বিতর্ক হতে পারে। আমাদের এই নামাজ জানাজা পড়া নিয়েও রাগারাগি হয়ে গেল, অনেকে চোখ লাল করে বলছে হ্যাঁ জানাজা শরীক হবে না, এতে সওয়াব আছে না, এই সেই সব তো আছে, কিন্তু কার জানাজা পড়তে হবে, কার জানাজা পড়তে হবে না, সে জ্ঞান তো দেখতে হবে, সে জ্ঞান তো রাখতে হবে। ব্যাস, কারণবশত যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে আপনার সালাম কালাম বন্ধ থাকে, কোন কারণে সালাম কালাম বন্ধ হয়ে গেছে, তাহলে তা তিন দিনের বেশি বৈধ নয়। তিন দিন হয়তো বা কোনো কারণে ঝটফট হলো, তো ঠিক আছে রাখা তো বন্ধ হয়ে গেল, তিন দিনের বেশি কিন্তু বৈধ নয়। কেন? হালাল নয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন ইয়াহজুরু আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইলতাকিয়ানি ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইবদাউ বিসসালাম। যদি কোন কারণবশত দুই মুসলিম ভাই আপোষে কোন তর্কের খাতিরে মানে কথা বন্ধ করে দেয়, তাহলে সালাম কালাম কথা বন্ধ বর্জন করা কোন মুসলিম মানুষের জন্য তিন দিনের বেশি বৈধ নয়। এর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নেয়, ওর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নেয়, সামনে দিয়ে পার হয় না, ও ছায়া মারায় না, ওর ছায়া মারায় না, পাশ দিয়ে যায় না, ইত্যাদি। নামাজ পড়তে গেলে দেখা যায় যে পাশে দাঁড়ায় না, ওই দূরে গিয়ে অন্য জায়গায় দাঁড়ায়, কিংবা মাঝখানে কাউকে টেনে ভরে দেয়, এতে টেনশন বাড়তেই থাকে, তাই না? এতে টেনশন বাড়তেই থাকে। ও বলে দেখ আমাকে ঘৃণা করছে, বল না দেখ ঘৃণা করছে। এই জন্য এই টেনশন দূর করার জন্য তৃতীয় এক ব্যক্তির দরকার, যে মিথ্যা কথা বলে দুইজনের মাঝে কি করবে, সন্ধি বা সম্পর্ক সৃষ্টি করবে, এ হচ্ছে ভালো লোক, মিথ্যা কথা বলে। আর সাধারণত এতে কি হয়, সন্দেহ কুশ ধারণা বা সন্দেহ বৃদ্ধি পায়, যখন আপনি এরকম করবেন তো দূরত্ব বেড়ে যাবে। সুতরাং তিন দিনের বেশি বৈধ নয়, সালাম কালাম করে নেওয়া উচিত। তাদের মধ্যে সবচেয়ে উত্তম হল সেই ব্যক্তি যে প্রথমে সালাম করবে। প্রথমে সালাম করা বড় কঠিন, তাই না? মনে মনে হবে আমি কেন ছোট হব, আমি কম নাকি, হাম কিছু সে কম নেই। এ তো আছেই, মানে বন্ধুতে বন্ধুতে হয় এরকম যে আমি ছোট হব না, ও সালাম দেবে, ও সালাম কেন দেবে না? এবার ও তো প্রশ্ন করবে, ও আমি ছোট হব, ও সালাম দেবে না কেন? এমনিতে ভাইয়ে ভাইয়ে বনে বনে দেখবেন, যায় যায়, তারপরে শাশুড়ি বয়ে, তারপরে বাপ বেটাতে, কিংবা এমনিতে আত্মীয়দের মধ্যে হয়, এমনকি স্বামী স্ত্রীও, স্বামী স্ত্রী কোন কারণে হয়তো কথা কাটাকাটি হলো, এবার স্বামী বলবে আমি ওকে আগে রা করবো না যতক্ষণ না ওকে, আর স্ত্রী ভাববে যে আমি কেন রা করবো, ওকে আগে কারুক। এইভাবে আস্তে আস্তে টেনশন বেড়ে যায়, এরকম হয়ে থাকে। তো তাদের মধ্যে উভয়ের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে প্রথমে সালাম দেবে। এমনিতেই যে ছোট তাকে ছোট হওয়া দরকার, স্বাভাবিক নীতিতে যে ছোট তাকে ছোট হওয়া দরকার। যেমন রীতি হল যে একজন বড় একজন ছোট, সালাম কে দেবে? ছোটকে দিতে হবে। এটাই হচ্ছে রীতি। অতএব মনে করুন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী আগে কে সালাম দেবে? স্ত্রীকে দিতে হবে। আপনি বলবেন না উভয়ই সমান, তাহলে উভয় সালাম, তাহলে বলুন কে সালাম দেবে আগে? যে আগে সালাম দিলে ছোট হয়ে যাবে, দুজন কিছু এক সমান হতে পারে? হতেই পারে না, একজনকে আগে দিতেই হবে। এবার যে আগে দেবে সে যদি ছোট হয় তাহলে তো স্বামী ছোট হয়ে গেল, তো মহিলা যদি ছোট না হয় তাহলে পুরুষ কেন ছোট হবে? এটা না, আল্লাহ তাআলা ছোট বড় করে সৃষ্টি করেছেন, লাইসা যাকারুকাল উনসা, স্বামী পুরুষ ও মহিলা সমান না। সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন রিজালে আলাইহিন্না দারাজা, আল্লাহ পুরুষকে মহিলাদের উপরে এক ধাপ সম্মান বেশি দিয়েছেন, সেই ক্ষেত্রে মহিলার উচিত স্বামীকে সম্মান দেওয়া, স্বামীকে প্রথমে সালাম দেওয়া, এই হল ইসলামের রীতি। বেস, অন্য যদি তাই হয়, অন্য যদি অন্য কেউ হয় তবু পুরুষ মহিলা হয়, পুরুষ মহিলা হলেও মহিলাকে আগে সালাম দেওয়া উচিত, যদি সেক্ষেত্রে সালাম দেওয়া জায়েজ হয়। আমরা আগে বলেছি যে গায়ের মাহারাম যে হবে, যে নন মাহারাম যার সঙ্গে বিয়ে জায়েজ, তাকে সালাম দিয়ে তার মুখ খোলানো উচিত না। এর আগে পর্বে আমরা বলেছি কাকে সালাম দেওয়া জায়েজ না জায়েজ। একটা মহিলা আসছে, তার সঙ্গে হয়তো পরিচয় আছে কিংবা পরিচয় নেই, আপনি দেখলেন সে যুবতী, আপনি তাকে সালাম দিলেন, সালাম আলাইকুম, তখন সে উত্তর দেবে। এবার তার কণ্ঠস্বর আপনি শুনলেন, তার মুখ খোলালেন, অথচ সে আপনার জন্য হালাল না। কিন্তু এমন যদি মহিলা হয় যে আপনার জন্য মাহারাম, মাহারাম মানে যার সঙ্গে কোনোদিনই আপনার বিয়ে হবে না, তাকে সালাম দেবেন, তার উত্তর নেবেন, মোসাফাও করতে পারেন, যেমন নিজের খালা, নিজের ফুপু, নিজের বোন, এইসব ক্ষেত্রে নিজের শাশুড়ি ইত্যাদি, তো এই ক্ষেত্রে মহিলাকে আপনি সালাম দেবেন। আর সেই ক্ষেত্রেও মহিলার উচিত যে আপনি আগে সালাম, কিন্তু যদি খালা হয় তো খালা তো আপনার থেকে বড়, তাই না, মায়ের পর্যায়ে, তখন আপনাকে সালাম দেওয়া উচিত। ছোট বড় যে তারতম্য আছে সেইগুলো তার তীব খেয়াল রাখা অবশ্যই উচিত। বেশ, এবারে চলুন, আসার ও সাক্ষাতের সময় যেমন সালাম সুন্নত, তেমনি যাওয়ার সময়ও, বিদায়ের সময়ও সালাম দেওয়া সুন্নত। যেমন সালাম আলাইকুম বলে ঢুকলেন, তেমনি বের হওয়ার সময়ও সালাম আলাইকুম বলতে হবে। যেহেতু হাদিসে আছে তার মানে মজলিসে গেলে সালাম দাও, উঠে গেলেও সালাম দাও, কারণ দ্বিতীয়টির তুলনায় প্রথমটি অধিক প্রয়োজনীয় নয়। তার মানে প্রথমে যেমন সালাম দেওয়া উচিত তেমনি শেষকালেও সালাম দেওয়া উচিত। এবারে সালাম দেওয়ার এটা বুঝলেন, সালাম দেওয়ার সময় কোন প্রকার ঝোঁকা বৈধ নয়, এই কথার আগেই বলা হয়েছে। সালামের পরিবর্তে হ্যালো, আহলান, মারহাবা, কেফাল হাল, গুড মর্নিং, গুড ইভিনিং, সুপ্রভাত ইত্যাদি শব্দ ব্যবহার করা জায়েজ না। সালামের বিনিময়ে এইসব শব্দ ব্যবহার করা জায়েজ না, যেহেতু এগুলো হচ্ছে বিজাতীয় প্রথা। তবে একটা কথা বলেছিলাম আগে, যে যদি অমুসলিমকে সালাম দিতেই হয়, সে বড়, সে হয়তো আপনার টিচার কিংবা বড় অফিসার, তাকে আপনি সালাম না দিয়ে এর বিকল্প শব্দ ব্যবহার করতে পারেন, আদাব, যেমন আদাব বলা যায় কিংবা গুড মর্নিং বলা যায়, সেক্ষেত্রে সমস্যা নেই। সালামের সময় জুতো খুলে, অনেকে দেখবেন সালাম দেওয়ার সময় জুতো খুলে, তাই না, এটা অবশ্য অমুসলিমদের, প্রণত হয়ে ঝুঁকে পায়ে স্পর্শ করে সালাম বলেছি, কদম বসি করাও ইসলামে জায়েজ না। কিছু হাদিস আছে কদম বসি, জানেন তো কদম বসি কাকে বলে? পা চুম্বন দেওয়া, যেমন হাত চুমা দেওয়া হয় না, তেমনি পা ধরে পায়ে চুম্বন দেওয়া। বসে আছে পাটা বাড়িয়ে, দেখবেন পিসাবরা করে, ইউটিউবে দেখতে পাবেন, পাটা বাড়ানো আছে, কেউ এসে আঙ্গুল চুষছে আইসক্রিম খাওয়ার মতো, কে বাবা পায়ের তোলো চুমছে এইভাবে, তো এইগুলো হচ্ছে হাদিস সহিনা, হাদিস সহিনা, অতএব কদম বসি আমাদের শরীয়তে জায়েজ না। আর প্রণাম করা, একটা সবচেয়ে প্রণাম করা সবচেয়ে বড় শিরক হলো, সবচেয়ে বেশি মানে খারাপ জিনিস হলো একবারে প্রণিপাত করা। প্রণিপাত কাকে বলে? সিজদা করা, সিজদা করা, সিজদা করা হচ্ছে সবচেয়ে বড় পর্যায়ের নিচু হওয়া এবং শিরক। আর এ শ্রেণীর সালাম নেওয়া বৈধ নয় কোন মুসলিমের জন্য। কেউ নিজে দেখবেন, আপনারা দেশে দেখে থাকবেন, যখন বিশেষ করে বিয়ে বাড়িতে যখন মেয়ে বিদায় নেয়, যখন মেয়ে বিদায় নেয়, মা চললাম, বাবা আব্বা চললাম, খালা চললাম, ফুপু চললাম, দাদি চললাম, তখন কি করে? পাঁচুই সালাম করে না? পাঁচুই সালাম করে। তো সালাম নেওয়া যায়, সালাম মানে প্রণাম, প্রণাম করে, এই প্রণাম নেওয়া জায়েজ? জায়েজ না। কিন্তু দেখবেন বুড়িরা বলে আল্লাহকে সালাম করো মা, আল্লাহকে সালাম করো, অথচ সে সরিয়ে দেয় না, এটা জায়েজ নয়, এটা বলবে না। ও সহজে অনেকে জানে না, যেহেতু পরিবেশে আছে, ওরা করে আমরা করছি, চলছে, ওদের চলছে আমাদেরও চলবে। কিন্তু যদি কেউ জানে যে এরকম সালাম শিরিক, আর তাহলে সে সালাম নেওয়াও জায়েজ না, তাকে সরিয়ে দিতে হবে। আল্লাহকে সালাম করো না, আল্লাহকে সালাম করা হয় নাকি? তো আল্লাহকে সালাম করার উদ্দেশ্যে আল্লাহকে প্রণাম করো, আল্লাহকে সিজদা করা বলা হয়। তো ঠিক আছে, আল্লাহকে সিজদা করো, তুমি সিজদা নিচ্ছ কেন? তাহলে তুমি সিজদাটা নিচ্ছ কেন? তুমি তাকে বলো যে এরকম করতে হয় না। তো মোট কথা, বিবাহ শাদীতে এরকম সালাম মানে প্রচলিত আছে, আল্লাহকে সালাম করো মা বলে, কিন্তু নিজেই সালামটা নেয়, এরকম আমাদের জন্য মোটেই বৈধ না। তাতে মোটামুটি সালামের এই ধরনের এই গঠন আমরা আলোচনা করলাম, যাতে করে আমরা সঠিক সালামটা কি সেটা বুঝতে পারি। আর সবসময়ই খেয়াল রাখবেন শ্বশুর শাশুড়ির বাড়িতে, মানে বিশেষ করে অপরিচিত পরিবেশে গেলে সেখানে সালামের দরকার হয়। আর যদি আপনি সালাম না করেন, মানে প্রণাম না করেন, তাহলে আপনার বউ হয়তো বিছানায় এসে বলবে তুমি বড় বেয়াদ্দব, কেন তুমি আমার আব্বাকে সালাম করনি, আমার দাদাকে সালাম করনি, বলছিল প্রণাম, তার মানে কি প্রণাম করনি? সালাম করিনি, সালাম তো করেছি, সালাম আলাইকুম বলেছি, না প্রণাম করতে হবে। তো প্রণাম তো বলবে না, সালামই বলবে, কিন্তু ওইরকম না। অনেকে সালাম করার জন্য অবশ্য ব্যাপার আলোচনা আছে, সামনে আমরা করব, সালাম করার সময় মনে করে উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়ানো ভালো সম্মানের জন্য, মানে উঠে দাঁড়ানো সম্মানের জন্য, তাজিমের জন্য উঠে দাঁড়ানো কি, এটা জায়েজ না, শরীয়তে জায়েজ না, আল্লাহ রাসূল পছন্দ করতেন না। কিন্তু না করলে অনেকে মাইন্ড করে, ঠিক আছে, মাইন্ড করে। আমি এক জায়গায় গেলাম, সেখানে বসেছিলাম, চা খাচ্ছি, প্রায় চা খাচ্ছি, এমন সময়ে বাড়ির মালিক এলেন, সম্পর্কে খালু শ্বশুর হচ্ছে আর কি, তো বলা ভুল হয়ে গেল, যাই হোক, তো সালাম, আমি বসে আছি, তিনি সালাম দিলেন, তো আমিও হাত বাড়িয়ে মোসাফা করলাম। তারপরে বুঝলাম, মানে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। তারপরে পরে মহিলা ইয়ারফোনে আসছে যে জামাই বেয়াদব, সালাম করলো তো উঠে দাঁড়ালো না, এটা স্বাভাবিক, এরকম পেছনে পেছনে হয়, যাতে যেমন পরিবেশ আছে, তো এরকম সৌদি আরবে উঠে যদি না দাঁড়ানো হয় তো খারাপ মনে করা হয়। তো এই প্রসঙ্গ আসছে আমাদের ইনশাআল্লাহ, দাঁড়ানো যায় কি না যায়, যাকে কেয়াম বলা হয়, আর কেয়াম ও দরুদের সময়ও কেয়াম পড়া হয় ইয়ানবী সালাম আলাইকা বলে, যায় না না যায় ইনশাআল্লাহ পরে আমরা আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সঠিকটাকে মেনে নেওয়ার এবং ব্যাঠিকটাকে বর্জন করার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।